Book 2 64 64 64 النفي 1 নাকারাত্মক বাক্য অস্বীকার 1 নাকারাত্মক বাক্য বা অস্বীকার 1 لا أفهم الكلمة আমি এই শব্দটা বুঝতে পারছি না আমি এই শব্দটা বুঝতে পারছি না لا أفهم الجملة আমি এই বাক্যটা বুঝতে পারছি না আমি এই বাক্যটা বুঝতে পারছি না لا أفهم المعنى আমি এই মানেটা বুঝতে পারছি না আমি এই মানেটা বুঝতে পারছি না المعلم শিক্ষক শিক্ষক هل انت تفهم المعلم আপনি কি শিক্ষককে বুঝতে পারেন আপনি কি শিক্ষককে বুঝতে পারেন نعم افهمه جيدا হ্যাঁ আমি তাকে ভালোভাবেই বুঝতে পারি হ্যাঁ আমি তাকে ভালোভাবেই বুঝতে পারি المعلمة শিক্ষিকা শিক্ষিকা هل انت تفهم المعلمة আপনি কি শিক্ষিকাকে বুঝতে পারেন আপনি কি শিক্ষিকাকে বুঝতে পারেন نعم افهمها جيدا হ্যাঁ আমি তাকে ভালোভাবেই বুঝতে পারি হ্যাঁ আমি তাকে ভালোভাবেই বুঝতে পারি الناس লোক লোক هل انت تفهم الناس আপনি কি লোকজনদের বুঝতে পারেন আপনি কি লোকজনদের বুঝতে পারেন لا لا افهمهم بشكل جيد না আমি তাদের ভালোভাবে বুঝতে পারি না না আমি তাদের ভালোভাবে বুঝতে পারি না الصديقه الصاحبه মেয়ে বন্ধু মেয়ে বন্ধু هل لديك صديقه আপনার কি কোনো মেয়ে বন্ধু আছে আপনার কি কোনো মেয়ে বন্ধু আছে نعم لدي صديقة হ্যাঁ আছে হ্যাঁ আছে الابنة মেয়ে মেয়ে هل لديك ابنة আপনার কোনো মেয়ে আছে আপনার কি কোনো মেয়ে আছে لا ليس لدي ابنة না আমার কোনো মেয়ে নেই না আমার কোনো মেয়ে নেই